কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটি আসিতেছে, দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে, উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে? কখনো না, আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তাহা উহারা জানে। আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির, নিশ্চয়ই আমি সক্ষম। على ان نبدل خيرا منهم وما نحن بمسبوقين উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব উহাদেরকে বাগ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও, যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত। সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে, মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে। অবনত নেত্রে হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে, ইহাই সেদিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে।